আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1159, আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। والله জিসনে তুমারে লিয়ে জমিন কো ফরশ, কালিন বনায়া, জমিন কো ফরশ বনায়া হামারে লিয়ে, আর আসমান কো ছত বনায়া, আর আসমান সে পানি উতার কর উসসে ফল পয়দা করকে তুমে রোজি দি, খবরদার এ ইনসানো, খবরদার এ ইনসানো, বাবজুদ জাননে কে আল্লাহ কে শরীক মুকর্রর না করো। প্লিজ প্লিজ ইয়াদ রাখনা এই জুমলা মেরা, কে সব জানতে হ্যায় কি জমিন কিসনে বানাই, আল্লাহ নে। আসমান কিসনে বানায়, ইনকা আল্লাহ নে। ইয়ে রোজি কোন, ইয়ে আসমান সে পানি কোন উতারতা হ্যায়, ইনকা আল্লাহ। ইয়ে তো আল্লাহ তালা কেতে হ্যায় কি পানি মেরা, জমিনে মেরি, আসমান মেরা, হওয়ায়ে মেরি, খাতে তুমো আর ফির যে মেরি নাফরমানি করতে হো, তো আল্লাহ ইসকো কেতে হ্যায় খবরদার, বাবজুদ জাননে কে আল্লাহ কে শরীক মুকর্রর না করো। থোড়ি সি তশরীহ সুন লো, আল্লাহ আপনে বন্দো কো আদম সে বুজুদ মে লায়া, উসনে হর তরহ কি জাহিরি বাতিনি নেমতে আতা ফরমাই, উসিনে জমিন কা ফরশ বানায়া আর উসমে মজবুত পাহাড়ো কি মেখে গাড় দি, কিল লগা দি, পাহাড় ডাল দিয়ে, আর আসমান কো ছত বানায়া, পাস পানি আসমান সে উতারনে কা মতলব বাদল সে নাজিল ফরমানা হ্যায়, উস ওয়াক্ত জব কে লোগ ফায়দা উঠায়ে আর উনকে জানওয়ার ভি ফায়দা উঠাতে হ্যায়, ইনসান ভি ফায়দা উঠাতা হ্যায়, জানওয়ার ভি ফায়দা উঠাতে হ্যায়, আর ইসি ওয়াজহ সে ওহি মুস্তাহিক হ্যায় হর কিসম কি ইবাদতো কা আর শরীক না কিয়ে জানে কা, ওহি মুস্তাহিক হ্যায় কি হাম উসকি ইবাদত করেন। ইসলিয়ে এক শায়র সুন লিজিয়ে, আল্লাহ তালা মাফ ফরমায়ে কি আজ হাম কহাঁ তক পৌঁছ গয়ে হ্যায়। আশিকো কো শবাব নে মারা, আশিকো কো শবাব নে মারা, ফাসিকো কো শরাব নে মারা, ফাসিকো কো শরাব নে মারা, আলিমো কো কিতাব নে মারা, আলিমো কো কিতাব নে মারা, মুনশিও কো হিসাব নে মারা, মুনশিও কো হিসাব নে মারা, হাম জো আব জো আব তক বচে রহে ইন সব সে হামকো রোটি কবাব নে মারা। আখির মে দোয়া হ্যায় এ আল্লাহ মেরি মন্নত কি লাজ রখ লে, এ আল্লাহ মেরি মন্নত কি লাজ রখ লে, মেরি নহী তো আপনি রহমত কি লাজ রখ লে। হ্যাঁ, ইসসে বড়কর আর কিয়া হুসনে ইয়কী হোগা ইউনুস, ইসসে বড়কর আর কিয়া হুসনে ইয়কী হোগা ইউনুস, উসকি রহমত কে সহারে হাম খতা করতে রহে। তো রহমত তমাম হ্যায় ইয়ে মানতা হুঁ মে, এ আল্লাহ তো রহমত তমাম হ্যায় ইয়ে মানতা হুঁ মে, ফির কিসকে ওয়াস্তে ইয়ে জাহান্নাম বানায়ে হ্যায়, এ আল্লাহ তু সবকো হিদায়তি দে দে না, ফির কিউ জাহান্নাম মে কোই কিউ যাবে, হাম তো চাহতে হ্যায় কি সারি ইনসানি জন্নত মে যায়। আব পড় লিজিয়ে মেরে সাথ, ইন্ন সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له। मेरी नमाजें, मेरी इबादतें, मेरा जीना, मेरा मरना सब अल्लाह के लिए है। ए अल्लाह, मैं इकरार, हम इकरार करते हैं कि आप सारे जहानों के रब और परवरदिगार हैं, आपका कोई भी पार्टनर नहीं है, हमारे इस इकरार को तू कबूल फरमा। आमीन आमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। वा आखिर दावाना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन।